বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর জর। মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে, আমার খানে ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর আইরে, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইব খবর, বন্ধু তোর লাইগারে, তলে আইলাম ছায়া পাইবার আশে, বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র উঠে আমার কর্ম দুষে আইরে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র উঠে আমার কর্ম দুষে, বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর জর। মনে লয় সারি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে, গেলাম নদীর কিনারে, নদীর কিনারে বানাইয়া নদী পার হইতে গেলাম, আমার দেখি আরে নৌকা সরে দূরে দূরে আয় রে, लाइगा रे নদীর কুল হইয়া দশানু রে খান্দ সানু রে খান্দ সৈয়দ সানু রে খান্দ পারে হই মোহ কইরা তো যায় চলিয়া রে পারে